দেখি যা লো কনকবতী গাঁকু সুন্দর গ্রাম দেবতী লো কনকবতী দেখি যা দেখি যা লো কনকবতী গাঁকু সুন্দর গ্রাম দেবতী লো কনকবতী দেখি যা দেখি যা লো কনকবতী গাঁকু সুন্দর গ্রাম দেবতী গাঁকু সুন্দর গ্রাম দেবতী ঘট গাঁ সুন্দর তারিণী পাইল ঘট গাঁ সুন্দর তারিণী পাইল দেখি যা দেখি যা দেখি যা লো কনকবতী গাঁকু সুন্দর গ্রাম।